Book 2 56 56 المشاعر الأحاسيس أنوبوتي وجود رغبة إتشتاكا لدينا الرغبة. আমাদের ইচ্ছা আছে. আমাদের ইচ্ছা আছে. ليس لدينا رغبة. আমাদের ইচ্ছা নাই. আমাদের ইচ্ছা নাই. الإحساس بالخوف. ভয় পাওয়া. ভয় পাওয়া. أشعر بالخوف. আমার ভয় করছে আমার ভয় করছে لا أشعر بالخوف আমার ভয় করছে না আমার ভয় করছে না توفر الوقت সময় থাকা لديه وقت তার কাছে সময় আছে তার কাছে সময় আছে ليس لديه وقت তার কাছে কোনো সময় নেই তার কাছে কোনো সময় নেই الشعور بالملل বিরক্ত হয়ে যাওয়া هي تشعر بالملل সে বিরক্ত হয়ে গেছে সে বিরক্ত হয়ে গেছে هي لا تشعر بالملل সে বিরক্ত হয়ে যায়নি সে বিরক্ত হয়ে যায়নি الشعور بالجوع খিদে পাওয়া هل انتم جوعى তোমাদের কি খিদে পেয়েছে তোমাদের কি খিদে পেয়েছে هل انتم غير جوعى তোমাদের কি খিদে পায়নি তোমাদের কি খিদে পায়নি الشعور بالعطش তেষ্টা পাওয়া هم عطشى তাদের তেষ্টা পেয়েছে هم غير عطشى তাদের তেষ্টা পায়নি তাদের তেষ্টা পায়নি